السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يستفتونك في النساء قل الله يفتيكم فيهن. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز و محترم حضرات مربیان کرام و دیگر مسلیان عظام، اللہ سبحانہ و تعالی ار مہان دربار لاکھ شکریہ گیاپن کرچی جنہیں آمادر کے پروتی جمعر نیائے آج کیوں صلاة الجمعہ آدائے قرار جنو مسجد آشار توفیق نائد کرے چھن اے جنو بولی الحمدللہ. আমরা জুমা পর্যন্ত বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় নারী নীতিমালার উপরে আলোচনা করেছিলাম, নারীদের অধিকার। আমরা সেখানে স্পষ্ট করেছিলাম যে অধিকারের ক্ষেত্রে ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে তা যদি সব একত্র করা হয় তাহলে পুরুষের চেয়ে নারীদেরকে ইসলাম অধিকার অনেক বেশি দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নারীদেরকে অনেক ক্ষেত্রে অধিকার বেশি দিয়েছেন। দায়িত্ব এবং অধিকারকে যারা পার্থক্য করতে জানে না এরাই কেবলমাত্র এই দুটো জিনিসের মধ্যে প্যাচ লাগায় এবং ইসলামের ভুল ধরার চেষ্টা করে। সেই জন্য বিষয়টা আরো একটু ক্লিয়ার করার জন্য আজকেও এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষের দায়িত্ব সম্পর্কে সুন্দর করে হাদিসে ইরশাদ করেছেন। মুসলিম শরীফের 3408 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আলা কুল্লুকুম রাইন, জেনে রাখো তোমাদের প্রত্যেকটি মানুষ রাখাল, দায়িত্বশীল। রাখাল বলেছেন এজন্য যে রাখাল বকরি চড়ায়, গরু চড়ায়, সে রাখালের দায়িত্ব হয় সবগুলোর প্রতি সমান দৃষ্টি রাখা। কোন একটা বকরি দল ছুট হয়ে গেল কিনা, নেকড়ে বাঘ হামলা করলো কিনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের, পরিবারের, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে বলেছেন কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকই হচ্ছ রাখাল, দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে, কিয়ামতে জিজ্ঞেস করা হবে। ফাল আমিরুল লাযী আলান নাসি রাইন, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ব্যাখ্যা দিলেন, একজন আমির সে দায়িত্বশীল, রাখাল তার প্রজাদের উপরে। ওহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, এবং তাকে তার দেশের তার অধীনে প্রজাদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, এবং একজন পুরুষ তার পরিবারের সদস্যদের উপরে সে দায়িত্বশীল, সে রাখাল। অহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, এবং তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এমনি ভাবে এরপরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের কথা উল্লেখ করলেন, নারীদের কথা উল্লেখ করেন নাই, এমনটা নয়। এই হাদিসে স্পষ্ট করে বলছেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি, একজন নারী, একজন স্ত্রীলোক, রাইয়াতুন আলা বাইতি বালিহা, সে তার স্বামীর ঘরে, তার স্বামীর মাল সামান, তার স্বামীর ঘর এবং স্বামীর সন্তান ইত্যাদি গোটা পরিবারকে দেখাশোনা করার দায়িত্ব তার, সে ওই ঘরের রাখাল। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, এবং তাকেও ওই পরিবারের সবকিছু সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এখানে কি সুন্দরভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকেও পুরুষের পাশাপাশি দায়িত্বশীল হিসেবে উল্লেখ করেছেন, এবং এখানে আরো একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন, নারীদের কর্মস্থল হচ্ছে ঘর আর পুরুষের কর্মস্থল হচ্ছে বাহিরে। নারীরা ঠান্ডায় আরামে থেকে ঘরের কাজ করবে, রৌদ্রে পড়তে হবে না, শীতে মরতে হবে না, আর পুরুষেরা দিনের বেলায় রৌদ্রে পড়বে, দিনাতে বেলায় শীতে পড়বে। এইভাবে নারীদের পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাঠের কাজ দিয়েছেন, আর মেয়ে লোকদেরকে কর্মস্থল দিয়েছেন, ঘরের কাজ কর্মস্থল। এমনি ভাবে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বণ্টন করে দিয়েছেন আলাদা আলাদা ভাবে। আমি এর কিছু অংশ গত জুমাতে আলোচনা করেছিলাম, হয়তো ভাষাগত কারণে এটাকে কেউ একটু মনে কষ্ট পেতে পারেন, বিশেষ করে মা বোনরা যারা ইন্টারনেট থেকে আমাদের বক্তব্য শুনেন, আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। কারণ এই জাতিকে বুঝাতে গিয়ে হয়তো অনেক সময় এমন কিছু দৃষ্টান্ত দিতে হয় যেগুলো শালীনতার পরিপন্থী হয়ে যায়। তারপরও আমরা চেষ্টা করব আপনাদের নসিহা, আপনাদের উপদেশগুলোকে মনে রাখার জন্য। কোরআনুল করিম নারী পুরুষকে যে সমানভাবে উল্লেখ করেছেন তার অনেক আলোচনা গত জুমাতেও করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমে মানুষ সৃষ্টি এবং মানবতার বিবেচনায় নারী পুরুষকে সমানভাবে উল্লেখ করেছেন। কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খলকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, ইন্না খলকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারীর থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র বিভিন্ন শাখায় বিভক্ত করেছি, লিতাআরাফু, যাতে তোমরা একজন অপরজনকে চিনতে পারো। বিভিন্ন গোত্রে বিভিন্ন বর্ণে, ভারতের মানুষ একরকম, কাশ্মীরে আবার একরকম, পাকিস্তানে একরকম, বাংলাদেশে আর একরকম, ইন্দোনেশিয়া একরকম, আবার চায়না একরকম, মিশর আর একরকম, সৌদি আরব আর একরকম। সুন্দর লম্বা যদি হয় তাহলে সৌদি, আর যদি সুন্দর হয়ে সাদা হয়, একটু লাল কম সাদা বেশি, মোটা, তাহলে মিশরই। এরকম ভাবে আপনার মানুষকে দেখলেই ঠিক পাওয়া যায় কে কোন দেশের মানুষ। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন বর্ণে সৃষ্টি করেছি, যাতে তোমরা এক তাহলে তোমরা পরিচিত হতে পারো, তোমাদের চেনা যায়। এই জন্য আমি বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চেহারা আলাদা করে দিয়েছেন, মানুষের কণ্ঠ আলাদা করে দিয়েছেন, এমন কি মানুষের হাতের ছাপ পর্যন্ত আলাদা করে দিয়েছেন। এরপরে আরো আশ্চর্য হবেন, প্রত্যেকটা মানুষের দেহের এক একজনের ঘ্রাণ পর্যন্ত আল্লাহ তাআলা আরেকজন থেকে আলাদা করে দিয়েছেন। ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে এবং বিভিন্ন শাখায় সৃষ্টি করেছি, যাতে তোমরা তোমাদেরকে পরস্পরে চিনতে পারো। তবে এই মেয়ে লোক পুরুষ, আরবি আজমি, সাদা কালো ধলো, এই সব দিয়ে আমার কাছে মর্যাদা নির্ণয় হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে তোমাদের মধ্যে সর্বাধিক শ্রেষ্ঠ সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়া এবং পরহেজগারী এবং মুত্তাকি হয়, সেই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন। সূরায়ে হুজরাত এই সূরা আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নজম আয়াত উল্লেখ করেছেন, ওয়ান্নাহু খালাকা যাওজাইনি যাকারা ওয়াল উনসা, আল্লাহ তাআলা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, পুরুষ এবং মেয়ে লোক। এখানেও সমান উল্লেখ করলেন। আমি বলেছিলাম শুধু মানুষের মধ্যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মধ্যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এবং সবগুলোর মধ্যে পার্থক্য করে দিয়েছেন। আমি বলেছিলাম এমন একটা মোরগ আর মুরগি এর মধ্যে পার্থক্য করেছেন, মোরগের পিছনে দেখবেন লম্বা লম্বা পর থাকে মোড়ানো, মুরগির আছে এটা নেই। এরকম ভাবে বাঘের মোচ আছে, বাঘিনীর মোচ নাই, সিংহের কিশোরী আছে, সিংহীর নাই। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে পার্থক্য করেছেন। আল্লাহ তাআলা এজন্য বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই আয়াত থেকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন যে আল্লাহ তাআলা সৃষ্টির দিক থেকে নারীদেরকে অর্ধেক, মেয়ে লোকদেরকে অর্ধেক এবং পুরুষকে অর্ধেক বলে আখ্যায়িত করেছেন। এরপরে যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে দেখবেন এই উম্মত, এই সৃষ্টির মানব জাতির অর্ধেকটা পুরুষ অর্ধেক নারী, অর্ধেক তো নারী আছেই আর বাকি অর্ধেকটাও এই নারীদের থেকেই জন্মগ্রহণ করেছে, নারীর পেটেই ছিল। তাহলে নারীদের মর্যাদা এখানে ইসলাম অনেক বড় করে দিয়েছে। যুদ্ধের ময়দানে যখন কেউ কাউকে নিরাপত্তা দেয়, পুরুষে যদি কাউকে নিরাপত্তা দেয় এটা যেমন কার্যকর হবে, একটা মেয়ে লোক যদি কাউকে নিরাপত্তা দেয় তাও কার্যকর হবে। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী হাদিস 2943 নম্বর হাদিসে বলছেন, জিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদাতুন ইয়াসআ বিহা আদনাহুম, মুসলিমরা যদি কাউকে দায়িত্ব নেয়, কাউকে নিরাপত্তা দেয়, তা সকলের জন্য প্রযোজ্য সমানভাবে। কাজেই যদি কোনো ব্যক্তি, কোনো মুসলিম, চাই পুরুষ হোক চাই নারী হোক, কাউকে নিরাপত্তা দান করলো, এরপরেও সে তাকে মেরে ফেললো অথবা তার নিরাপত্তায় হস্তক্ষেপ করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান আখফারা মুসলিমান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন, তার উপরে আল্লাহর ফেরেশতাদের এবং সমস্ত মানুষের লানত, লা ইউকবালু মিনহু সরফুন ওয়ালা আদলুন, তার নফল ফরজ কোন রকম কিছুই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এরকম ভাবে আরেক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা তাতাকাফাউ দিমাউহুম, মুসলিমদের জানমালের নিরাপত্তা সমান, অর্থাৎ যদি একজন পুরুষকে কেউ হত্যা করে তার বিনিময়ে, যেমন ইসলাম কেসাসের বিধান রেখেছে, একজন নারীকে যদি কোনো পুরুষ হত্যা করে তার জন্য পুরুষকে সেভাবে হত্যা করা হবে, সমান অধিকার এখানে দিয়েছে। অহম ইয়াদুনা আলা মান সাওয়াহুম ওয়া ইয়াসআ বিদিম্মাতি মাদনাহুম। এইভাবে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনহা তার পূর্বের স্বামী আবুল আসকে নিরাপত্তা দিলেন, তখন ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট করে বললেন যে তুমি যাকে নিরাপত্তা দান করেছো আমি তাকে নিরাপত্তা দান করলাম। এরপরে বললেন, জেওয়ারুল মুসলিমাতে মারাতুল মুসলিমাতে লিল কাফির আম্মান সরিহান, ইন্নাল মারাতা লাতাখুযু লিল কওমি আনি তুজিরু আলাল মুসলিমিন, একজন মেয়ে লোক মুসলিমদের জন্য আরেকজন লোককে নিরাপত্তা দিতে পারবে, অর্থাৎ তার নিরাপত্তা গ্রহণযোগ্য হবে। তিরমিজি শরীফের 1504 নম্বর হাদিস এবং হাদিসটা হাসান গরিব দরজার। এমনি ভাবে ইসলাম নারীদেরকে এবং পুরুষদেরকে হুকুকের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে এবং দায়িত্বের ক্ষেত্রে আরো সমান কিছু দিয়েছেন। যেমন হাদিসে বলা আছে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়াকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম, যে ব্যক্তি আমাদের সালাতের মতো সালাত আদায় করে, আমাদের কিবলাকে যারা কিবলা হিসেবে গ্রহণ করে সেদিকে ফিরে সালাত আদায় করে, ওয়াকালা যাবিহাতানা এবং আমাদের যাবেহকৃত বস্তুকে খায়, ফাযালিকাল মুসলিম, সে হলো ওই মুসলিম, আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি, তার দায়িত্ব আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিম্মায় চলে গেছে, ফালা তুখফিরুল্লাহ ফি যিম্মাতিহি, তোমরা আল্লাহর জিম্মায়, তোমরা আল্লাহ যাকে জিম্মাদারি দিয়েছেন, নিরাপত্তা বিধান করেছেন, তোমরা সেক্ষেত্রে তার নিরাপত্তা লঙ্ঘন করে তাকে হত্যা করে বা কষ্ট দিয়ে আল্লাহর জিম্মার মধ্যে হস্তক্ষেপ করবে না। এরকম ভাবে সওয়াবের ক্ষেত্রে, আজরের ক্ষেত্রে আল্লাহ তারা পার্থক্য করেন নাই যে পুরুষরা যদি আমল করে তাহলে সওয়াব বেশি পাবে, মেয়ে লোকরা করলে সওয়াব বেশি পাবে। এ সম্পর্কে কোরআনুল কারীমে অনেকগুলো আয়াত, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, মাই আমাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা, যেই ব্যক্তি নেক আমল করবে চাই পুরুষ হোক চাই নারী হোক, অহুয়া মুমিনুন, তবে শর্ত হলো সে মমিন হতে হবে। মমিন অবস্থায় যদি আমল করে, ন্যাক আমল করে, চাই পুরুষ হোক চাই নারী হোক, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ালা ইউজলামুনা নাকীরা, তাদের উপরে সামান্য কোন রকমের ত্রুটি, তাদেরকে কোন রকম জুলুম করা হবে না, তাদের উপরে কোন রকম অত্যাচার করা হবে না। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন, এটা সূরা নিসার আয়াত, এমনি সূরা নাহালের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মানে আমিলা সালিহাম মিন যাকারিনা উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি ন্যাক আমল করবে চাই সে পুরুষ হোক চাই নারী হোক, অহুয়া মুমিন, এখানেও শর্ত করা হলো মুমিন, ফাউলা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পবিত্র জীবন দান করব, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তারা যে আমল করে তার চেয়ে উত্তম বিনিময় আমি তাদেরকে দান করব। এমনি ভাবে সূরা গাফের বা মুমিন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলছেন, মানে আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলুহা, যে ব্যক্তি কোন গুনাহের কাজ করে তাকে সেই গুনাহের পরিমাণ তাকে বিনিময় দেওয়া হবে, কিন্তু আমান আমিলা সালিহাম মিন যাকারিনা উনসা ওয়াহুয়া মুমিনুন, কিন্তু যদি কোন ব্যক্তি ন্যাক আমল করে চাই সে পুরুষ হোক চাই নারী হোক, ওয়াহুয়া মুমিন, তবে শর্ত হচ্ছে সে মুমিন হতে হবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং তাদেরকে বেহিসাব তাদেরকে রিজিক দান করা হবে। সূরা গাফের আল্লাহ বলছেন, এখানে নারী পুরুষের কথা উল্লেখ করলেন। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরাকাতে বলছেন, ফাল্লাযিনা হাজারু ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযিউ আমাল আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, আমি তোমাদের পুরুষ বা মেয়ের কারো কোনো আমলকে বিনষ্ট করব না, বাদুকুম মিন বাদিন, তোমরা একে অপরের থেকেই, আল্লাযিনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, সুতরাং যারা হিজরত করেছে এবং যাদেরকে তাদের জনপদ থেকে বের করে দেওয়া হয়েছে, উযু ফি সাবিলি, এবং যাদেরকে আমার রাস্তায় চলার কারণে, দীন ইসলাম গ্রহণ করার কারণে কষ্ট দেওয়া হয়েছে, ওয়াকাতালু ওয়া কুতিলু, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে এবং যারা নিহত হয়েছে, লাউ কাফফারান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি তাদের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিব, ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরী মিন তাহতিহা আল-আনহার, এবং তাদেরকে আমি পুরস্কার দিব, তাদেরকে প্রবেশ করাবো জান্নাতের ভিতরে, যেই জান্নাতের তলদেশে নহর সমূহ জারি রয়েছে, সাওয়াবাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। এখানে আল্লাহ তাআলা পুরুষ মেয়ে লোকদেরকে আলাদাভাবে উল্লেখ করে তাদের পুরস্কারের কথা ঘোষণা করেছেন। এমনি ভাবে এই আয়াত নাযিল হয়েছিল মূলত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর স্ত্রী, তিনি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে লোকদের ব্যাপারে তো আল্লাহ তাআলা তেমনটা উল্লেখ করছেন না, তখনই আয়াত নাযিল হয়ে গেল যে কেহ ন্যাক আমল করবে তাকে আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের মালিকানাকেও স্বীকার করেছেন কোরআনে, অর্থাৎ যেই যুগে নারীদেরকে সম্পদের মালিকানা তো মনে করা দূরের কথা, বরং নারীদেরকেও মালিক মনে করা হতো, অর্থাৎ মৃত্যু হয়ে যাওয়ার পরে নারীদেরকে অন্যান্য সম্পদের সঙ্গে ভাগ করে নিয়ে যাওয়া হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সেই সমাজে নারীদেরকে মালিকানা দিয়ে দিলেন, মালিক তাদেরকে মালিকানা, জমি সম্পদের মালিকানা দিয়েছেন। কোরআন বলছে, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পিতামাতা ওয়ালিদান যে সম্পত্তি রেখে যায় তার মধ্যে পুরুষের যেমন অংশ রয়েছে, ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, ওই রকম ভাবি অরিশরা অর্থাৎ পিতামাতা অথবা তার নিকট আত্মীয়রা যখন মারা যাবে, তারা যা রেখে যাবে তার মধ্যে লিন্নিসা মেয়ে লোকদের জন্য স্বতন্ত্র অংশ রয়েছে, মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা, অল্প রেখে যাক বা বেশি রেখে যাক, আল্লাহ তাআলা বলছেন তা তাকে দিতেই হবে, নাসিবাম মাফরুদা, এটা আল্লাহর পক্ষ থেকে ধার্যকৃত, তুমি টালবাহানা করে নারীদের অংশ ঠকাইবা আল্লাহ তাআলা তা বরদাস্ত করবে না, সেজন্য বলছেন নাসিবাম মাফরুদা, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত, সূরা নিসার ভিতরে স্পষ্ট করে দিলেন। এমনি ভাবে কোরআনুল কারীমের সূরা নিসা আরেকটাতে বলছেন আল্লাহ তাআলা, লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু, পুরুষরা জামায় যা কামাই করে তাতে তার যেমন মালিকানা আছে, ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা, মেয়ে লোকেরা যা কামাই করবে সেগুলো তার মালিকানা বলে বিবেচিত হবে, অর্থাৎ পুরুষের অধীনে খায় বলে মেয়ে লোকেরা যা কামাই করবে এটাও পুরুষদের চলে যাবে তা নয়, আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন মেয়ে লোকরা যা কামাই করবে তার মালিক মেয়ে লোক সে নিজে, আল্লাহু আকবার। এখানে স্পষ্ট করে দিলেন মেয়ে লোকের মালিকানা আছে, পুরুষে যে কামাই করে তার মালিক যেমন পুরুষ, মেয়ে লোক যদি স্বামীর অধীনে থেকেও অথবা মেয়ে লোক বাপের অধীনে থেকে অথবা সন্তানের অধীনে থেকে যদি কোনো কিছু কামাই করে সেই কামাইকৃত সম্পত্তির মালিক মেয়ে লোক নিজেই হবে, সেখানে পুরুষ হস্তক্ষেপ করতে পারবে না। এমনি ভাবে দাওয়াতের ক্ষেত্রে আমর বিল মারুফ নাহিদের ক্ষেত্রেও আল্লাহ তাআলা নারী পুরুষকে সমানভাবে উল্লেখ করেছেন। মানুষকে নসিহা দেওয়ার ক্ষেত্রে, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, ইসলামের কল্যাণগুলোর দিকে মানুষকে আহ্বান করার ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী পুরুষদেরকে সমানভাবে উল্লেখ করেছেন। কোরআনুল কারীমে সূরায়ে তাওবায় উল্লেখ করা হয়েছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু, মুমিন পুরুষ এবং মুমিন মেয়ে লোক, বাদুহুম আউলিয়া বাদিন, তারা একে অপরের বন্ধু, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, ওয়ায়ুকিমুনা সালাতা, তারা সালাত কায়েম করবে, ওয়ায়ুতুনা যাকাতা, যাকাত আদায় করবে, ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল আনুগত্য করবে, উলাইকা সাইয়ারহামুহুল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপর রহম করবেন, ইন্নাল্লাহা আজিজুন হাকিম। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে মুসলিমদের সবচেয়ে বড় আমানত কোরআনুল করিম। এই কোরআনুল করিম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিকের হাতে ছিল, আবু বকর সিদ্দিকের পরে ওমরের হাতে ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে কোরআনুল করিমের সহিফা হযরতে হাফসা বিনতে ওমর, ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কোরআন সংরক্ষিত ছিল। আমানতের ক্ষেত্রেও মহিলাদেরকে সামিল করা হলো। এমনি ভাবে মক্কা বিজয়ের সময় যেভাবে পুরুষরা আল্লাহ নবীর কাছে বায়াত করেছে, মেয়ে লোকরা বায়াত করেছে, আল্লাহ তাআলা মেয়ে লোকদের সম্পর্কে স্পষ্ট উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু, হে নবী যখন আপনার কাছে মুমিন মেয়ে লোকরা আসে, ইউবাইউনাকা, তারা বায়াত করতে চায়, বায়াত করতে চায় আপনার হাতে, আলা আপনার হাতে হাত দিন, আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে বায়াত করে মেয়ে লোকরা আপনার কাছে, ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকা বিল্লাহি শাইআন, যে তারা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, ওয়ালা ইয়াসরিকনা, তারা জিনা চুরি করবে না, ওয়ালা ইয়াজরিনা, জিনা করবে না, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তাদের সন্তানকে তারা হত্যা করবে না, ওয়ালা ইয়াতিনা বিবুহতান ইয়াফতারিনহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, তারা নিজেরা মন গড়া কারো উপর অপবাদ লাগাবে না, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, এবং তারা কোনো সৎ কাজে আপনার অবাধ্য হবে না। এই মর্মে যদি মেয়ে লোকরা আপনার কাছে বায়াত দিতে চায়, ফা বায়ইহুন্না, আপনি তাদেরকে বায়াত করে নিন, ওয়াস্তাগফির লাহুন্না, এবং ওই মেয়ে লোকদের জন্য ইস্তিগফার করুন, ইন্নাল্লাহা গাফুর রহিম। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন মেয়ে লোকদের বায়াতের ক্ষেত্র। এমনি ভাবে যুদ্ধের ক্ষেত্র মেয়ে লোকরা অংশগ্রহণ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবা ওয়াল্লাহি ইন্নি লা আরিফু মান কানা ইয়াগসিলু জুরহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান কানা ইয়াসকুবুল মাআ, আমি এখনো যেন দেখতে পাচ্ছি, আমার মনে আছে সেই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে আহত হলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জখম গুলোকে ধুয়ে দিচ্ছিল এবং কে পানি ঢালছিল, অবেমা দুবিয়া, এবং কি দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জখমে পট্টি বাঁধা হয়েছিল, কালাত কা কালা কানাত ফাতিমাতু আলাইহিস সালাম বিনতু রাসূলিল্লাহ তাগসিলুহু, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূলের জখম গুলো ধুয়ে দিচ্ছিল, ও আলী ইবনে আবি তালিব ইয়াসকুবুল মাআ বিল মিজান্নে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু তিনি পানি ঢালছিলেন, ফালাম্মা রাআত ফাতিমাতু আন্নাল মা লা ইয়াজিদুদ দামা ইল্লা কাসরাতান আখাযাত কিতআতুন মিন হাসিরিন, এরপরে যখন পানি ঢালার পরে দেখলো আল্লাহর রাসূলের রক্ত আরো বাড়তেছে, তখন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাটাই, খেজুরের চাটাই নিলেন, ওটাকে পুরালেন, পুড়িয়ে তার ছাইগুলো দিয়ে আল্লাহর রাসূলের জখমে দিলেন, ওয়া আলসাকাতাহা ফাস্তামসাকাল মাউ দামু, এরপরে তিনি ওটা দিয়ে পট্টি দিলেন, প্রলেপ দিলেন, এভাবে পানি বন্ধ হয়ে গেল। এমনি ভাবে ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বাল লাম্মা কানা ইয়াউমা উহুদিন, যখন উহুদের যুদ্ধ হলো, ইন হাজামান নাসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশ থেকে সাহাবারা এদিক সেদিক চলে গেলেন, ক্বালা ওয়ালা কাদ রাআইতু আয়েশা বিনতে আবি বকরিন, কিন্তু আমি আয়েশা বিনতে আবি বকর, আবু বকরের মেয়ে আয়েশাকে দেখেছি, ওয়া উম্মে সুলাইমিন, এবং উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলাকে দেখেছি, ওয়া ইন্নাহুমা লামুসাম্মারাতানে আরা খাদামা সুকহিমা, আমি দেখেছি তারা দুজনে হাতের কাপড় গুটিয়ে তারপরে তারা যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদের খেদমত করার জন্য পানি নিচ্ছেন, অকালা গায়রু তান কোলানে কেরাব আলা মুতুরিহিমা, পিঠে করে তারা পানির মশক নিয়ে গেছেন। সুম্মা তুফরিগানিহি ফি আফওয়াহিল কওমে, এরপরে যুদ্ধে যারা আহত হয়েছিল তাদের মুখে তারা পানি ঢালছিল। সুম্মা তারজিআনে, এরপরে তারা আবার ফিরে গিয়ে পানি আনতো। ফাতামলাআনিহা, এরা পানি মশক ভরে আনতো। সুম্মা তাজিআনে, এরপর দুইজন আসতেন। ফাতুফরিগানিহা ফি আফওয়াহিল কওমে, এভাবে তারা যুদ্ধের ময়দানে যারা আহত হয়েছিল তাদের মুখে পানি ঢালছিল। বুখারী শরীফের হাদিস 2637 নম্বর হাদিস, যেটা বলা হলো এরকম মেয়ে লোকেরা যুদ্ধেও মুসলিমদেরকে সাহায্য করেছেন, সাহাবায়ে কেরামদের মতো জিহাদে অংশগ্রহণ করেছেন। এমনি ভাবে পরামর্শের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন, ওয়াশাদিরহুম ফিল আমর, আপনি তাদের সঙ্গে পরামর্শ করুন। মহিলারাও সে ভূমিকা পালন করেছে। হুদাইবিয়ার সন্ধি যখন হলো, আল্লাহর রাসূল উমরা করার জন্য মদিনার থেকে মক্কার কাছে হুদাইবিয়া পর্যন্ত এসে বাধা হলেন। ইতিহাস আপনারা বারবার শুনেছেন। সেখানে এক পর্যায়ে আল্লাহর রাসূলকে এইবার উমরা করতে দেওয়া হবে না, চুক্তি হলো ফিরে যেতে হবে। এখন কি করবেন? ইহরাম পরা, সঙ্গে কোরবানির জানোয়ার আছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে হুকুম দিলেন, এখানে কোরবানি করে তোমরা মাথা মুন্ডিয়ে হালাল হয়ে যাও, আগামীতে কাজা করবো। সাহাবায়ে কেরাম কেউই তা করছে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম কেউ পালন করছে না। এই সময় আল্লাহর রাসূল ঘরে তাঁবুর ভিতরে চলে গেলেন। তাঁবুর ভিতরে গিয়ে হযরতে আল্লাহ রাসূলের স্ত্রী ছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে সালামা কি পরামর্শ দিয়েছিলেন? তিনি বলেন, ইয়া নবিয়াল্লাহি আতুহিব্বু যালিকা উখরুজ সুম্মা লা তুকাল্লিম আহাদাম মিনহুম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু বলা দরকার নাই, আপনি বের হন, কারোর সাথে কোনো কথা বলবেন না। আপনি গিয়ে হাত্তা তানহারা বুদনাতাকা, আপনি আপনার কোরবানির পোশাকটা জবাই করে দেন। ওয়াতাদউ হালিকাকা, এরপরে আপনার যে মাথা মুন্ডাবে তাকে ডাকেন, মাথা মুন্ডিয়ে ফেলান। ফাইয়া হালিকাকা, এইটা আপনি করেন, দেখবেন যে সবাই আপনাকে দেখা যায় তাই করবে। বললে এখন কাজ হবে না, সবাই এখন মন ভাঙ্গা অবস্থা আছে। ফাখরা যা, আল্লাহ রাসূল বের হলেন। ফালাম ইউকাল্লিম আহাদাম মিনহুম, এরপরে কোন সাহাবীর সঙ্গে কথা বললেন না। হাত্তা ফালা যালিকা, আল্লাহ রাসূল এই কাজগুলো করলেন। নাহারা বুদনাহু, আল্লাহ রাসূল নিজের উটকে জবাই করলেন। ওয়াদা হালিকাহু, এরপরে মাথা মুন্ডাবার জন্য হালেককে হাল্লাক ডাকা হলো। ফাহালাকাহু, আল্লাহ রাসূলের মাথা মুন্ডাইলেন। ফালাম্মা রাও যালিকা, যখন সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলের এই কাজ দেখলেন, অমু, এবারে সবাই উঠলেন। ফানাহারু, তারাও সবাই নিজের পোশাকে জবাই করলেন। ওয়া জালা বাদুহুম ইহলিকু বাদান, এরপরে একজন অপরজনের মাথা মুন্ডাতে লাগলেন। হাদ হাত্তা কাদা বাদুহুম ইয়াক্তুলু বাদান গাম্মান, এমন ভাবে তারা চিন্তামুযুক্ত ছিলেন, মনে হচ্ছে যেন একজন অপরজনকে কতল করে ফেলবেন, এরকম তাদের মনের অবস্থা ছিল। তারপরেও তারা আল্লাহর রাসূলের অনুসরণ করতে লাগলেন। এখানে দেখা গেল একজন মহিলার পরামর্শ কত বড় কাজ দিয়েছিল। এমনি ভাবে ন্যাক কাজ উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নূরের ভিতর উল্লেখ করেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিমিন পুরুষ মুসলিমাত মেয়ে লোক, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ওয়াল খাশিয়িনা ওয়াল খাশিয়াত, ওয়াল মুতাসাদদিকিনা ওয়াল মুতাসাদদিকাত, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, ওয়াজ যাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াজ যাকিরাত, আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় পুরুষ মুসলিম পুরুষ মেয়ে লোক, পুরুষ মুমিন পুরুষ পুরুষ মেয়েলোক মমিন, এরকম ভাবে পুরুষ বিনয়ী মেয়েলোক বিনয়ী, পুরুষ দানকারী মেয়েলোক দানকারী, পুরুষ ধৈর্যশীল মেয়েলোক ধৈর্যশীল, পুরুষ আল্লাহকে ভয়কারী মেয়েলোক আল্লাহকে ভয়কারী, এরকম পুরুষ দানকারী, এইভাবে এক একজন উল্লেখ করে। পুরুষ রোজাদার মেয়েলোক রোজাদার, যারা লজ্জাস্থান হাফেজ করে জিকির করে, যারা এই পুরুষ মেয়েলোকের আলাদা আলাদা উল্লেখ করে বলছেন, আল্লাহ তাআলা সকলের জন্য আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা সকলের জন্য প্রস্তুত করে রেখেছেন ক্ষমা এবং অনেক বড় পুরস্কার। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষদেরকে এভাবে বেশ পার্থক্য না করে সবার জন্য এক হুকুম উল্লেখ করেছেন। এমনি ভাবে আপনারা হাদিস পড়ে আশ্চর্য হবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই আপনার কাছে খাদিজা আসতেছে আপনার জন্য কিছু তরকারি এবং খাবার নিয়ে বা পানি নিয়ে। ফাইদা হি আতাতকা, যখন আপনার কাছে খাদিজা আসবে, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা যাল্লা ওয়া মিন্নি, আপনি তাকে আমার পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে সালাম বলবেন। কাকে? খাদিজাকে। যে খাদিমা আসতেছে আপনার কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে খাদিজা কিছুক্ষণের মধ্যে আগমন করছে, তার কাছে খাবার আছে, একটা পেলা আছে, তার মধ্যে খাবার পানিও আছে। যখন তিনি আসবেন আপনি আল্লাহর পক্ষ থেকে সালাম বলবেন এবং আমার পক্ষ থেকে সালাম বলবেন, অবশ্যই হাবিবাইতিন ফিল জান্নাতি মিন কসাবিন, এবং আপনি তার জন্য জান্নাতের একটা ঘর তৈরি করা হয়েছে বলে সুসংবাদ দিবেন। লা সাকাবা ফিহি ওয়ালা নাসাবা, যে ঘরের মধ্যে কোন রকম ক্ষুধা থাকবে না, যে ঘরের মধ্যে কোন আওয়াজ থাকবে না, চিৎকার থাকবে না, সম্পূর্ণ ঠান্ডা এবং সম্পূর্ণ আরামদায়ক একটা ঘর আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। বুখারী শরীফের 4453 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে লোকদের পুরুষদের সমান ভাবে উল্লেখ করলেন। এখন যারা মেয়ে লোক কোরআনুল কারিমে এরকম ভাবে মালের ক্ষেত্রে খরচ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা মেয়ে লোকদের জন্য পুরুষকে বললেন, বাধ্য করে দিলেন, ওয়ালাল মাউলুদ রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, পুরুষের জন্য দায়িত্ব হলো মেয়ে লোকদের মাউলুদ লাহু, যে মহিলার সন্তান আছে তুমি তাকে তালাকও দিয়ে দাও, তার তালাক দিলেও তার খোর পোষের ব্যবস্থা করতে হবে যতক্ষণ পর্যন্ত সে বাচ্চা লালন পালন করবে, বাচ্চার খকর উপর দিতে হবে, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এমনি ভাবে স্বামী যদি কৃপণ হয়, নারীর যে পরিমাণ সম্পদ দরকার, যে পরিমাণ মাল দরকার, হাত খরচা দরকার দেয় না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে গোপনে অর্থাৎ চুরি করে, আর চুরি আমি বলছি হাদিসে চুরি বলে না, গোপনে স্বামীর মালের থেকে ওই প্রয়োজন মতো নিতে পারবে। স্পষ্ট হাদিসে আছে আন্নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হিন্দুন উম্মু মুআবিয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, হিন্দ মুআবিয়ার মা হিন্দ আসলো আল্লাহ রসুলের কাছে, হিন্দা আমির মুআবিয়ার, আমির মুআবিয়ার মা আবু সুফিয়ানের স্ত্রী, এই আবু সুফিয়ানের স্ত্রী আমির মুআবিয়ার মা, উনি আসলো আল্লাহ রসুলের কাছে, এসে বললেন ইয়া রাসূল আল্লাহ ইন্না আবা সুফিয়ান রজুলুন সাহিহুন, আবু সুফিয়ান একটা কৃপণ লোক, ফাহালা আলাইয়া জুনাহুন, আমার কি অন্যায় হবে, আন আখুযা মিন মালিহি সিররান, যে আমি আমার স্বামীর মালের থেকে কিছু গোপনে নিয়ে নেব। কালা খুজি আনতি ওয়া বানুকে মা ইয়াকফিকি বিল মারুফ, হ্যাঁ তুমি নাও তোমার এবং তোমার বাচ্চাদের জন্য যে পরিমাণ প্রয়োজন ন্যায় সঙ্গত ভাবে অতটুকু তুমি গোপন ভাবে স্বামীর মাল থেকে নিতে পারবে। এই হাদিসটা আছে বুখারী শরীফের 2059 নম্বর হাদিস। এখানে পরিষ্কার করে দিলে কি সুন্দর হয়, এর চার কি অধিকার আপনি চান। এমনি ভাবে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে মেয়ে হওয়াটাকে একটা বড় নিয়ামত উল্লেখ করেছেন, যেমনটা আমি গত জুমাতে আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করে তাকে মেয়ে অনুগ্রহ করে দান করেন, ইয়াহাবু হেবা অনুগ্রহ করে মেয়ে দান করেন, কি সুন্দর মেয়েটাকে অনুগ্রহ বলা হয়েছে। এমনি ভাবে ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এর পরে বলেছেন আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন পুরুষ দান করেন, তাহলে এখানে মেয়েকে আগে উল্লেখ করেছেন তারপরে পুরুষের কথা উল্লেখ করেছেন। এমনি ভাবে কোরআনুল কারিমে একমাত্র কিতাব যেখানে বলেছে যারা জীবিত মেয়েদের কবর দাও, কিয়ামতের মাঠে ওই মেয়েদেরকে জীবিত করে জিজ্ঞেস করা হবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দাম্মিন কুতিলাত, কিয়ামতের মাঠে সেই জিন্দা দরগর জীবিত যাদের কবর দেওয়া হয়েছিল সেই মেয়েকে জীবিত করে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন বিআইয়ি দাম্মিন কুতিলাত, তোমাকে কেন হত্যা করা হয়েছিল। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন মেয়ে লোকদেরকে ইসলাম শুধু অধিকারই দেয় না, কবরের থেকে বের করেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মেয়ে লোক পুরুষদের অনেক বিষয়গুলো উল্লেখ করেছেন। এখন যেই বিষয়গুলো উল্লেখ করা হয় যে মেয়ে লোকদেরকে কেন অর্ধেক দিল মিরাসের, এটা আমি গত জুমাতে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা কেন অর্ধেক দিলেন, কারণ হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে দায়িত্ব দিয়েছেন অনেক বেশি। আমি গত জুমায় বলেছিলাম আপনি মনে করুন যে আশরাফ আলী মারা গেল, আশরাফ আলীর দুইটা ছেলে মেয়ে আছে, একটা হামজা একটা আফিয়া, এখন এই আশরাফ ভাই মারা গেলে পরে তার হামজা আর আফিয়া দুই সন্তান আছে, হামজা পাইল তার 3 লাখ টাকা রেখে গেল, সে হামজা পাইল 2 লাখ টাকা আর আফিয়া পাইল কত টাকা, 1 লাখ টাকা। কিছুদিন পরে দুইজন বিয়ের উপযুক্ত হলো, আফিয়াকে বিয়ে দেওয়া হলো, 1 লাখ টাকা তার তো রয়ে গেছে, বিয়ে দেওয়া হলো, স্বামী তাকে 50,000 টাকা মোহর দিল, এখন আফিয়ার কত টাকা হলো, 1.5 লাখ টাকা। অপরদিকে ওই ছেলে কয়েকদিন পর বিয়ে করলো, 1 লাখ টাকার মালিক ছিল, 2 লাখের মালিক ছিল, এখন বিয়ে করতে গিয়ে বিবিকে মোহর দিতে হলো, 50,000 মোহর দিয়ে দিল, কত হলো, এখন এখন সমান হয়ে গেল। এখন সমান হওয়ার পরে অবস্থাটা কি? সমান হওয়ার পরে আফিয়া চলে গেল স্বামীর বাড়িতে, তার খাওয়ান স্বামীর দায়িত্বে, এরপরে সন্তান হলে সন্তানরা তাকে খাওয়াবে স্বামী না থাকলে। আর ওদিকে ওই যে হামজা বিয়ে করলো, বিয়ে করার পর দিন থেকে স্ত্রী কাপড় দাও, সাবান দাও, তেল দাও, দাও, এই জন্য মেয়ে লোকের অপর একটা নাম আছে দাও, দেওয়া মানে আবার ওই দেও না, দাও মানে দাও, দাও দাও দাও, তেল দাও, সাবান দাও, পাউডার দাও, সোনা দাও, শাড়ি দাও, ব্লাউজ দাও, এরপরে তরকারি দাও, মুরগি কিনো, এই সব দিতে থাকো। এই দেওয়ার চাহিদা পূরণ করবে কে? স্বামী হামজা পূরণ করবে। পূরণ করে দেখা যাবে যে শেষ পর্যন্ত তার অবস্থা কোথায় যাবে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য মোহর সম্পর্কে কোরআনে কি স্পষ্ট বলেছেন, আজকে অনেকে বিয়ে করে, আমরা এজন্য বলি নারীদেরকে তোমরা আন্দোলন করলে করো, এজন্য যা ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে এগুলো ফেরত দাও। কোরআনে স্পষ্ট দিয়েছে আল্লাহ তাআলা, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মেয়ে লোকদেরকে তোমরা তাদের মোহর গুলো দিয়ে দাও, ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু, জোর করে মোহর মাফ করাইও না। আর যদি তাদেরকে দেওয়ার পরে খুশি হইয়া তোমাকে তার থেকে কিছু দেয়, নাফসান আতিবিনা লাকুম আন শাইমির নাফসান ফাকুলুহু হানি আম্মারিয়া, হ্যাঁ ওটা বেশ হালাল ভাবে খেতে পারো, পাক পরিচ্ছন্ন খেতে পারো, তা অনুমতি আছে, এটা সূরা নিসার মধ্যে আছে। এমনি করে আরাকায়েত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, সন্তান যার তালাক দিয়ে দিলে তুমি স্ত্রীকে, সন্তান স্ত্রীর কাছে, স্ত্রীর এখন খরচা দিবা আর ওই যে বাচ্চা তার খরচা তোমাকে বহন করতে হবে, এটা সূরা বাকারার আয়াত। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে উৎসাহিত করেছেন যে যদি স্বামী ধনী হয় তাহলে দান করতে পারবে স্বামীকে, বাধ্য না সে। আল্লাহু আকবার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মেয়ে লোকরাও আল্লাহর নবীকে মাসলা মাসাল জিজ্ঞেস করত। হযরত যায়নাব আব্দুল ইবনে মাসউদের স্ত্রী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বক্তব্য শুনলেন। আল্লাহর রাসূল বললেন যে তাসাদ্দাকনা ওয়ালাও মিন হুলিয়িকুন্না, মেয়ে লোকরা তোমরা সদকা করো যদিও তোমাদের অলংকার থেকে হোক না কেন। ওয়া কানাত যায়নাব তুনফিকু আলা আব্দুল্লাহ ওয়া আইতামিন ফি হিজরিহা, যায়নাব আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী, উনি তার স্বামীকে সাহায্য করতেন, বিভিন্ন খরচপাতি করতেন। এখন যাকাত দেওয়ার প্রশ্ন আসলো, কালা ফাকালাত লি আব্দুল্লাহ সাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউজি আননি আন উনফিক আলাইকা ওয়া আলা আইতামিন ফি হিজরি মিন সাদাকা। আব্দুল্লাহ বিন মাসউদকে তার স্ত্রী বললেন, তুমি একটু গিয়ে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করো আমি আমার সাদাকার মালের থেকে তোমাকে এবং তোমার সন্তানদের খরচ করা আদায় হবে কিনা। আব্দুল্লাহ বিন মাসউদ আল্লাহ নবীর সাহাবী বললেন, না আমি জিজ্ঞেস করতে পারবো না, তুমি পারলে জিজ্ঞেস করো। কালা ফাকালা সালি আনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ফানতালাক্তু লিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত যায়নাব বলেন আমি আল্লাহর রাসূলের দরবারে গেলাম, ফাওয়াজাতু ইমরাতাম মিনাল আনসারি আলাল বাবি হাজাতুহা মিসলা হাজাতি, আমি গিয়ে দেখলাম যে আমার আগে আরেকটা মেয়ে লোক আল্লাহর নবীর দরবারে দরজায় দাঁড়ানো আছে, আমার যে প্রশ্ন ও মহিলার একই প্রশ্ন, স্বামীকে সদকা দিলে আদায় হবে কিনা। তামাররা আলাইনা বিলাল, ওখানে বিলালকে পাইলাম, ফাকুলনা সালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউজি আননি আন উনফিক আলা যাওজি ওয়া আইতামিন লি ফি হাজরি, তুমি একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমাদের পক্ষ থেকে জিজ্ঞেস করো যে আমরা যদি আমাদের সাদাকার মাল স্বামীকে দান করি বা সন্তানের উপর ব্যয় করি এতে আদায় হবে কিনা। কিন্তু আমরা কারা তা বললো না। ফাদাখালা ফাসালাহু, ঘরে গেল, ফাকালা মানহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তারা কারা, এই মহিলাদের দুটো কে? কালা যায়নাব, ও বিলাল রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহ রাসূলকে বলে দিলেন যে যায়নাব। কালা আইয়ু যায়নাব, কোন যায়নাব? কালা ইমরাত আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী যায়নাব। বলে নিষেধ করলো, নিষেধ করেছেন একজন মহিলা আর আল্লাহর রসুল প্রশ্ন করেছেন, আল্লাহর রসুল যখন কোন প্রশ্ন করেন তার জবাব দেওয়া জরুরি, এজন্য নাম বলে দিলেন। কালা নাম লাহা আজরানে, আল্লাহর রসুল হ্যাঁ, মেয়ে লোকরা যদি স্বামীকে সাদাকার মাল দেয় এতে দুইটা আজর পাবে, একটা হচ্ছে সাদাকার দান করার সব পাইল, আর একটা হলো তার যে নিকট আত্মীয় নিকট আপন জনের যে খোঁজ খবর নিল এজন্য আর একটা সব অতিরিক্ত পাবে। এমনি ভাবে ইসলাম তালাকের ক্ষেত্রে ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, পুরুষকে অধিকার দেয়, পুরুষকে অধিকার দিয়েছে, নারীকে কেন অধিকার দেয় নাই, এটা একটা মৌলিক প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, তিনি ভালো করে জানেন, মেয়ে লোকরা আবেগ প্রবণ বেশি হয়, যদি মেয়ে লোকদেরকে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হতো তাহলে আপনাকে ঘন্টায় ঘন্টায় তালাক দিত। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাল মারাতা খুলিকাত মুরহাফাতাল হাফসি শাদীদাতুল ইনফিআলি সারিয়াতাত তাআসুর, খুব দ্রুত তারা আবেগ প্রবণ হয়ে যায়, প্রতিক্রিয়াশীল হয়ে যায়, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এটা দেন নাই, পুরুষরা নিজেদেরকে একটু নিয়ন্ত্রণ করতে পারে বেশি মেয়ের তুলনায়। তাছাড়া মেয়ে লোককে যদি তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হতো মেয়ে লোক নিজেকে নিজেদের তালাক দিত, স্বামীকে তালাক দিলে সে আর খোরপোশ পাইত না, সে ঝামেলা পড়ত। আর এখন যখন স্বামী তালাক দিল, এই জন্য এখনো দেখবেন অনেকে বলে স্বামী যখন মেয়ে লোক যখন স্বামীকে বলে তালাক দাও, স্বামী কয় তুমি তালাক নিয়ে নাও, আদালতে গিয়ে তালাক নাও, কি জন্য জানেন? অনেক ব্যাপার আছে, মেয়ে লোকটা তালাক নিজে নিয়ে গেলে তখন আর দেশে অনেক ঝামেলার থেকে বাঁচবে। আর যদি স্বামী তালাক দেয় তাহলে এক নাম্বার কাজ হলো মোহর বাকি থাকলে মোহর আদায় করতে হবে, ঠিক কিনা? এক। দুই নাম্বার কাজ, যতদিন পর্যন্ত এই মহিলা ইদ্দাতে থাকবে অতদিন পর্যন্ত মহিলার থাকার ব্যবস্থা করতে হবে, খাওয়ার ব্যবস্থা করতে হবে, পানির ব্যবস্থা করতে হবে, সবকিছুর ব্যবস্থা করতে হবে। দুই নম্বর দায়িত্ব। তিন নম্বর দায়িত্ব, আইয়াদফা নাফাকাতা লিল আওলাদি ওয়াহুম ফি হাজারাতি উম্মিহিম আও মা ইয়াকুনু ফি হাজারাতি হাত্তা ইয়াকবুরু। আর তিন নম্বর কাজ হলো, মহিলাকে তালাক যদি পুরুষ দেয় তারপরে মহিলার কাছে ওই স্বামীর সন্তান থাকে, ওই সন্তান বড় হওয়া পর্যন্ত ওই সন্তানের খোরপোশ খরচ পাই দেওয়া লাগবে। চার নম্বর কাজ, আইয়াতা হাম্মালাত তাকালিফু জাওয়াজিল জাদিদ। স্বামী তালাক দেওয়ার সময় এটাও চিন্তা করবে, এই মহিলাটাকে তালাক দেওয়ার পরে আমি তো আরেকটা বিয়ে করতে হবে, বিয়ে করে তাকে আবার মোহর দিতে হবে, আবার তার খোরপোশ দিতে হবে, আবার নতুন করে বিয়ের বাজার করতে হবে, আবার মেহমানদারি খাওয়াইতে হবে, অলিমা করতে হবে, লাখ লাখ টাকার চিন্তা করে শেষ পর্যন্ত সে তালাক দেওয়ার থেকে বিরত থাকবে, ঠিক না? ভাইরা আমার, এই জন্য মনে রাখতে হবে, আজকে ইসলামের বিধানগুলো না বোঝার কারণে আমাদের সমাজে এই যে বিষয়গুলো চলে আসছে। এরপরে আরো কিছু বিষয় আছে, মেয়ে লোকের সাক্ষী কেন আদালতে অর্ধেক হয়, এই জন্য আজকের আমার দেশে এক পত্রিকা কেউ লেখছে, খালি এই বক্তব্যগুলো আমার না, আজকের আমার দেশ পত্রিকায় লেখছে, এটা শোনাচ্ছে এই জন্য যাতে করে আপনাদের আরো বিষয়গুলো ভালো করে বুঝে আসে। সেখানে লেখছে, বস্তুত নারী পুরুষের স্বভাব ও মেজাজ বিবেচনা করে ইসলাম কোন কোন ক্ষেত্রে নারীকে দায়িত্ব দিয়েছে কম, পুরুষকে দিয়েছে বেশি, আবার কোন ক্ষেত্রে পুরুষকে দায়িত্ব দিয়েছে কম, নারীকে দিয়েছে বেশি, আবার অধিকারের প্রশ্নেও কোন কোন ক্ষেত্রে পুরুষকে দেওয়া হয়েছে বেশি আর নারীকে দেওয়া হয়েছে কম। তবে এ ধরনের ক্ষেত্র খুব একটা বেশি নয়, অধিকাংশ ক্ষেত্রেই ইসলাম উভয়ের দায়িত্ব অধিকার সাম্য বিধান করেছে যথার্থভাবে। যেসব ক্ষেত্রে কাউকে বেশি ও কাউকে কম দেওয়া হয়েছে তার যুক্তিসঙ্গত কারণ ব্যাখ্যা করে দিয়েছে ইসলাম। সামাজিক ভারসাম্য ও পারিবারিক বন্ধন অটুট রাখার জন্যই যে এরূপ করা হয়েছে তা বলাই বাহুল্য। ইসলামের এই ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করে 1400 বছর যাবৎ ইসলামী সমাজ নির্বিঘ্নে পরম শান্তি ও শৃঙ্খলার সঙ্গে অতিবাহিত করে আসছে তাদের জীবন। কিন্তু পাশ্চাত্য জগতের নারীরা ইসলাম প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত থাকার কারণে ছিল চরম নিগ্রহের শিকার। বিশেষ করে যখন সমাজতন্ত্র আসলো, সমাজতন্ত্রে বলল সকলকে কাজ করতে হবে, নারীরা কাজ শুরু করলো কিন্তু বেতনের ক্ষেত্রে গিয়া নারীদেরকে দিত অর্ধেক। এই সময় এই মেয়ে লোকরা এই অত্যাচারের এবং জুলুমের শিকার হলো, তখনই শুরু হলো এই সমান অধিকারের বিষয়। অধিকার থেকে বঞ্চিত থাকার কারণে ছিল চরম নিগ্রহের শিকার। সেই নিগ্রহের যাতা করে পিষ্ট হতে হতে একদিন তথাকার নারীরা বিদ্রোহী হয়ে ওঠে, তারা তাদের অধিকারের দাবি নিয়ে বা রাজপথ অবতীর্ণ হয়, সেই আন্দোলন জোরদার হয়, এত একদিন তা সমঅধিকার দাবিতে পরিণত হয়। বস্তুত সেই প্রেক্ষাপটই অনুষ্ঠিত হয় কনভেনশন অন দ্য এলিমিনেশন অব অল ফর্ম অব ডিসক্রিমিনেশন এগেনস্ট অব উইমেন ফ্রন্টে সিডও। সেই সম্মেলনে সিদ্ধান্ত যেগুলো বলা হয়েছিল সেগুলোকে বলা হয় সিড ও সনদ। জাতিসংঘ এ সনদ জারি করতে চাইলে বিশ্বের বহু দেশই তা মেনে নেয়নি, কেননা সেই সনদে নারীকে যেভাবে চিত্রায়ন করা হয়েছে তা স্থানীয় সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ করে বাস্তবায়ন করা সম্ভব ছিল না। অধিকাংশ মুসলিম দেশও তা মেনে নেয়নি, কেননা তার বহু ধারা ইসলামের সঙ্গে ছিল সংঘর্ষ, সম্পূর্ণ সাংঘর্ষিক। বিশেষ করে উত্তরাধিকারে নারী পুরুষ সমতার নীতি এবং তালাকের ক্ষেত্রে নারী পুরুষের সমতার নীতি ছিল সম্পূর্ণরূপে কোরআনের বিধানের পরিপন্থী। একই পিতামাতার সন্তান হয়ে বোন পাবে ভাইয়ের অর্ধেক, এই নীতি অনেকের কাছেই যুক্তিগ্রাহ্য নয়। এ নীতির মাঝে অনেকেই অবিচারের গন্ধ পান, নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের তত্ত্বাবিষ্কার করার চেষ্টা করেন। আসলে মহান আল্লাহ তাআলার নারীদের প্রতি কতটা সহানুভূতি প্রদর্শন করেছেন সে বিষয়টা তারা তলিয়ে দেখেন না। নারীকে উত্তরাধিকারে সমান না দেওয়ার প্রশ্ন উঠিয়ে এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী নারীর সম অধিকার প্রতিষ্ঠার জন্য যে মায়া কান্না করছেন তারা আসলে ইসলামী সমাজ ব্যবস্থা সম্পর্কে আদৌ ধারণা রাখেন না। কেননা পৈতৃক অধিকারই নারীর একমাত্র উত্তরাধিকারের সূত্র নয়, বরং নারীরা পিতামাতার সম্পদে উত্তরাধিকার লাভের সঙ্গে সঙ্গে স্বামীর সম্পদেও উত্তরাধিকার লাভ করে থাকেন। স্বামী নিঃসন্তান হলে তার সম্পদের এক চতুর্থাংশ লাভ করেন, আর স্বামীর সন্তান থাকলে তখন এক অষ্টমাংশ লাভ করেন স্ত্রী। আর নারীর জীবদ্দশায় তার সন্তান মারা গেলে সন্তানের সম্পদের এক ষষ্ঠাংশ লাভ করে থাকেন নারী। এভাবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তার সম্পদের পরিমাণ তার দায়ে দায়িত্ব ও প্রয়োজনের তুলনায় অনেক বেশি। ইসলামী সমাজে নারীকে কোনো অর্থনৈতিক দায়িত্ব বহন করতে হয় না, এমনকি তার নিজের দায়িত্ব তাকে বহন করতে হয় না। জন্মের পর থেকে বিয়ের আগ পর্যন্ত তার লালন পালন ও ভরণ পোষণের দায়িত্ব পিতার ঘাড়ে, বিয়ের পর তার ভরণ পোষণের দায়িত্ব স্বামীর ঘাড়ে, স্বামীর মৃত্যুর পর তার ভরণ পোষণের দায়িত্ব ছেলের ঘাড়ে যদি ছেলে বালিগ হয়। সুতরাং কোন এক সন্ধিক্ষণেও তার নিজের দায়িত্ব তাকে বহন করতে হয় না। সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পিতার মাতার নয়, বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদের ভরণ পোষণ দায়িত্ব ছেলের মেয়ের নয়, পারিবারিক আত্মীয় স্বজনদের আপ্যায়নের দায়িত্ব পুরুষের নারীর নয়। সার কথা এই দাঁড়ায়, জীবনের কোন ক্ষেত্রেই নারীকে তার নিজের বা অন্যের দায়িত্ব বহন করতে হয় না। অথচ ছেলে সন্তান হলে বালেগ হওয়ার আগ পর্যন্ত তার ভরণ পোষণ দায়িত্ব পিতার, বালেগ হওয়ার পর থেকে তার নিজের ভরণ পোষণ দায়িত্ব আইনগতভাবে তার নিজের, বিয়ে করলে স্ত্রীর ভরণ পোষণ দায়িত্ব তার উপর বর্তায়, সন্তান জন্মালে তাদের ভরণ পোষণ দায়িত্ব বাবা হিসেবে তার উপর এসে যায়, পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের সম্পদ না থাকলে এবং তারা উপার্জনে অক্ষম হলে তাদের দায় দায়িত্ব ছেলের, আত্মীয় স্বজনের আপ্যায়নের দায়িত্ব ছেলের উপর। বেচারা পুরুষ নিজের স্ত্রী সন্তান পিতা মাতা সহ সবার দায়িত্ব বহন করে যা পায় তা নারীর প্রাপ্তির তুলনায় যথেষ্ট কম। পক্ষান্তরে রমণী নিজের দায়িত্ব বহন করে না আর অন্য কারো দায়িত্ব বহন করে না, তারপরও তাকে যদি পৈতৃক উত্তরাধিকারে পুরুষের অর্ধেক সহ অন্য সূত্রেও উত্তরাধিকারে অংশ দেওয়া হয় থাকে, তাহলে কি বিষয়টা অবিচার করা হয়েছে বলে মনে হয়? তদুপরি মোহর হিসেবে প্রাপ্ত টাকা বৈধ পন্থায় উপার্জিত সম্পদে তার পূর্ণ অধিকার থাকে, স্বামী অভাবে পড়লে স্ত্রীর ব্যক্তিগত সম্পদে হস্তক্ষেপ করার কোন অধিকার তার নেই। সুতরাং বলা যায় দায় দায়িত্ব ও প্রয়োজনের বিচারে নারীকে উত্তরাধিকার হিসেবে যতটুকু দেওয়া হয়েছে তা অনেক বেশি। নারী দুর্বল বলেই দায়িত্ব না দিয়েও তাকে পিতা মাতার উত্তরাধিকারে অর্ধেক দেওয়া হয়েছে, যাতে দুর্যোগের সময় বা কারো অসহযোগিতার মুহূর্তে তার জীবন সংকটে নিপতিত না হয়। ইসলামী সমাজে এই স্ট্রাকচার দিক সম্পর্কে যারা অবগত নয় তারাই আল্লাহর বিধানে সন্তুষ্ট হতে না পেরে নিজেরাই নারীর পক্ষে মায়া কান্না শুরু করে দেন। তাদের ভাবভঙ্গি দেখে মনে হয় নাউজুবিল্লাহ মনহান, আল্লাহ তাআলা যেন ভুল করে তাদেরকে নারীদেরকে ঠকিয়েছেন নাউজুবিল্লাহ। আমাদের মনে রাখতে হবে এরকম ভাবে নারীদের জন্য আলাদা বিধান দিয়েছেন, ওদেরকে ধর্ষণ করলে কি করতে হবে সে শাস্তি আছে। তবে এক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে এই বিচার আচার করার জন্য আজকে যে ফতোয়া ব্যাপারে আইন হচ্ছে, আমি এটার উপরে ইনশাআল্লাহ আগামী জমি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। ফতোয়া কাকে বলে, ফতোয়া দেওয়ার অধিকার কে রাখে, ফতোয়া কোন পর্যায়ে দেওয়া ফরজ, কোন পর্যায়ে হারাম, কোন পর্যায়ে মাকরু, এবং এই যদি উল্টাপাল্টা কেউ ফতোয়া দেয় যার যোগ্যতা নাই সে যদি ফতোয়া দেয় ইসলামী হুকুমতের কি শাস্তি দেওয়ার বিধান আছে, এইগুলো ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা হবে। আপনারা আরো আগে চলে আসবেন, কারণ এই বিষয়গুলো না জানার কারণে এখন দেখা যায় ইসলামী হুকুমত জানা নাই, একজন মেম্বার সাহেব, একজন চেয়ারম্যান অথবা একজন মসজিদের মুয়াজ্জিন অথবা গ্রামের মসজিদের ইমাম যে জানে না কিচ্ছু, সে ফতোয়া দিল জেনা করেছে, ওরে কি করে 100 দররা মারো। এই বেটা তুই জানো এই জেনার বিধান কার্যকর করার জন্য, হুদুদ কার্যকর করার জন্য প্রথম শর্ত হচ্ছে ইসলামী হুকুমত থাকতে হবে। এই জন্য আমি যখন মাহফিলে যাই অনেকে স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আমি ভুল কথা বলছো, এটা পরে তিন নম্বরে। তুই বেটা ঘরে বসে আল কোরআন আলো জ্বালাইলি, তোর হাত কাটলি, জেনা বিচার করলি, তোর পুলিশ ধরে নিয়ে যাবে, তোর বাতি নিবেই দিবে, আল কোরআন আলো ফুদিয়ে নিবেই দিবে পুলিশ এসে, তাহলে কেমনে করতে হবে? প্রথম স্লোগান আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে আল্লাহর কালাম দিয়ে সচাদে। এই আপনার দুই নম্বর স্লোগান আল কোরআনের আলো আদালতে জ্বালো, আদালত থাকবে মুসলিমদের খেলাফত ব্যবস্থা থাকলে, কাজী থাকবে, কাজী কাকে বলে, মুফতি কাকে বলে, পার্থক্য আছে, মুফতি আর কাজী এক না, মুফতির কাজ হলো খালি ফতোয়া দেওয়া, কার্যকর করার দায়িত্ব না, কিন্তু কাজীর বিচার মানতে বাধ্য, এরকম অনেক ব্যাপার আছে। এইরকম ভাবে এই কাজী বিচার করবে, বিচার করার পরে সেই বিচারের রায় তিনি জনসমক্ষে পরে শুনাইবেন, এরপরে হদ কায়েম হবে। এইগুলো ধারে কাছেও নাই, জেনাবে বিচারে বিচার করে সাক্ষী লাগবে, সেইগুলো খবর নাই, চেয়ারম্যানে বিচার করে, এমনি কোন জায়গায় কোনো কথা নাই, যেটা তার ইসলামের বদনাম হবে সেইখানে গিয়ে কি করে দুই একটা ঘটনা করে তারপর তোলপাড় সৃষ্টি করে। এই জন্য বিষয়গুলো জানা দরকার আছে। একদিকে আমরা এই যারা এগুলো না বুঝে, যারা এরকম বুঝে না, তারাই এরকম উল্টাপাল্টা বিচার করে, আর এদি আরেক দল বোকা যারা এমনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত কিন্তু ইসলাম থেকে অজ্ঞ মূর্খ, এই লোকগুলো ওইগুলোকে সূত্র ধরে ফতোয়া বাতিল করো। বেটা ফতোয়া বাতিল করা তো সম্ভব নাকি? ফতোয়া সম্বন্ধে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কতগুলো আয়াতে ফতোর কথা বলেছেন, ফতোয়া কি জিনিস, ফতোয়া দেওয়া ফরজ কোন সময়, ওয়াজিব কোন সময়, হারাম কোন সময়, মাকরুহ কোন সময়, মুফতি কাকে বলে, কাজী কাকে বলে, বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।